بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম রাজা শক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাফসীর হবে সূরাতুল আলা। এই সূরার নাম হচ্ছে সূরা আল আলা। নামকরণের কারণ হচ্ছে এই সূরার প্রথম আয়াতের শেষ শব্দ হচ্ছে আলা, সাব্বি হিসমা রব্বিকাল আলা, এই শব্দটিকে নিয়ে নামকরণ হয়েছে এই সূরা সূরাতুল আলা। এই সূরা হচ্ছে মক্কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে নাযিল হয়েছে হিজরতের পূর্বে, এবং হিজরতের পরে সাহাবারা বর্ণনা করেছেন যে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা আমাদেরকে শিখিয়েছেন যখন হিজরত করে আসলেন। এই হাদিসটি উল্লেখ করেছেন বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীতে রয়েছে। আউয়ালু মান কাদিম আলাইনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর ইবনু উম্মে মাকতুম। মদিনায় বেশ কিছু আনসারী মুসলমান হয়ে গিয়েছিলেন নবী সাল্লামের মদিনা আসার আগে, মক্কা গিয়ে তারা দেখা সাক্ষাৎ করে হজের মৌসুমে ইসলাম গ্রহণ করেছিলেন। তবে এই সম্পর্কে দুইটি বায়াত শপথের ঘটনা আছে, তার বায়াতে আকাবা বলা হয়। তো বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য দুই সাহাবিকে প্রেরণ করেছিলেন, প্রথম মুসআব বিন উমাইর এবং ও ইবনে উম্মে মাকতুম, আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ মানুষ ছিলেন। আমাদেরকে এই দুইজনে কোরআন শিক্ষা দিতেন। আম্মার, তারপরে দ্বিতীয় পর্বে হিজরত করে আসলেন আম্মার বিন ইয়াসির, বিলাল বিন রাবা, সাদ, সুম্মা জা ওমর, ওমর বিন খাত্তাব, ইশরিন, তারপরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ জন সাহাবায়ে কেরামকে নিয়ে হিজরত করে আসলেন তৃতীয় পর্বে। সুম্মা জা নবী সাল্লাল্লাহু আলাইহি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি হিজরত করে আসলেন চতুর্থ পর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। বলছেন যে নবী সাল্লামের হিজরতে মদিনাবাসী যত খুশি হয়েছিলেন আর কোন ঘটনাই এত খুশি হননি তারা। আমার আয় তো আহলাল মদিনা ফারিহু বিশাইইন ফারহাহুম বিহি, নবী সাল্লামের আগমনে হিজরতে যত বেশি খুশি হয়েছে, আনন্দিত হয়েছিলেন মদিনার আনসারীরা, মদিনার মুসলিমরা, পুরুষরা, নারীরা, শিশুরা, এত বেশি খুশি আর কোনো কিছুতে তারা হননি। হাত্তারা আইতুল ওয়ালায়ে বা সিবিয়ান ইয়াকুলুন, এমনকি ছোট ছোট শিশুরা, বাচ্চারা, তারা বেশ কিছু কবিতা আবৃত্তি করতো এবং তারা নবী সাল্লামকে দেখার পরে হ্যাঁ যা রাসূলুল্লাহ কব যা, দূর থেকে দেখে এই আল্লাহ রসুল চলে এসেছেন, চলে এসেছেন। দেখেছেন আপনার যখন বিদেশ থেকে বাড়ি যাবেন গ্রামের মাথাতে, তাতে আপনার কোন আত্মীয় ভাই, কাকাতো ভাই বা আপনার ছেলে যদি দেখে নেয়, দেখেছে এরকম দৃশ্য দেখে নেয়, ও আপনার সাথে দেখা করার আগে দৌড় দিয়ে বাড়িতে, আগে দৌড় দিবে খবর দেওয়ার জন্য যে চলে এসছে আব্বু, চলে এসছে চাচা, চলে এসছে মামা, চলে এসছে, দৌড় দিতে হবে, খুশি শেষ নেই। হ্যাঁ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যা তোমা যা হাত্তা করাতো, সাহাবী বারা বিন আজিব তিনি বলছেন যে রাসূলুল্লাহ আসতেই এই সুরা আমরা পাঠ করলাম বা শিখলাম, সাব্বাহ ইসমা রব্বিকাল আলা। তাহলে এই সুরা তার আগেই নাজিল হয়ে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কার জীবনে, শিশু আর ইন্ন ছেলে হার, এইরকমই বেশ কিছু সুরা মধ্যম সুরাগুলি আমপারান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই সুরা বিভিন্ন নামাজে তেলাওয়াত করতেন। সালাত আল সহিহাইন বুখারী মুসলিমে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাজ বিন জাবালকে বলেছেন এশার নামাজে এই সুরা এবং এই রকমের সুরাগুলি পাঠ করতে। বলেছেন হাল্লা ফাল্লাই তবে সাব্বাহ ইসমা রব্বিকাল আলা, তুমি সাব্বাহ ইসমা রব্বিকাল আলা দিয়ে কেন নামাজ পড়াও না, ওয়াশামসু ওয়া দুহাহা তোমরা দিয়ে কেন নামাজ পড়াও না, ওয়াল্লাইলি ওয়া যায়ানশা এইসব সুরা দিয়ে কেন নামাজ পড়াও না, কখন বলেছিলেন ঘটনা জানা আছে? তিনি নিজ পাড়ার মহল্লার মসজিদে ইমামত করতেন, একদিন শুরু করেছেন সুরা বাকারা, সুরা বাকারা শুরু করেছেন, এক সাহাবী খুব ক্লান্ত ছিলেন, সুরা বাকারা 286 আয়াত কি পঞ্চাস্ত করা যায়, নামাজ ছেড়ে দিয়ে আলাদা নামাজ করে চলে গেছেন। বল মাজমা যাওয়া জানতে পারলেন যে এরকম এক লোক করেছে, এখানে নামাজ করেছিল আমার জামাত ছেড়ে দিয়ে, তাদের একটা আক্রোশ শিকারে আমার জামাত ছেড়ে দিয়ে চলে গেল। তিনিও বলে ফেলেন যে মোনাফেক হবে না, হলে এই কাজ করে মোনাফেক শুনে তারও রাগ, আরে আমাকে মোনাফেক বললো, দুইজনে নবী সাল্লামের কাছে হাজির, ইসাবি আর রাসূলুল্লাহ আমরা মেহনতির লোক, আনসারির লোক, তারা দিন মেহনত করে খেজুর বাগানে চাষের কাজ করি, কৃষি কাজ করি, রাতে এসে নামাজ করতে তাড়াতাড়ি নামাজটা হয়ে যাবে, বাড়িতে গিয়ে আরাম করবো, শুরু করে দিয়েছে সুরায় বাকারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাজ বিন জাবালকে ডেকে বলেছিলেন, আফাক্কানুন আনতা ইয়া মাজ, আফাক্কানুন আনতা ইয়া মাজ, মাজ তুমি কি ফিতনা সৃষ্টি করতে চাও, তুমি মানুষের মধ্যে কলহ বিবাদ সৃষ্টি করতে চাও, মানুষের মধ্যে ফাটল ধরাতে চাও যে আলাদা করে নামাজ পড়ুক, দুই জামাত করুক, তখন তারা এরকম কাজ করবে না। তারপরে বলেছিলেন যে হাল্লা সাল্লাইতা, তুমি নামাজ কেন পড়াও নি সাব্বাহা রাব্বিকাল আলা দিয়ে, ওয়াশামসি ওয়া দুহাহা দিয়ে, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা দিয়ে, মধ্যম সূরা বলি কিসের, আম্পায়ার মধ্যম সূরা, কোরআনের মধ্যম সূরা না, আম্পায়ার মধ্যম সূরা দিয়ে এসব নামাজ পড়ানো বা পড়া সুন্নত। তারপরে মুসনাদ আহমদ নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদের নামাজে দুই রাকাতে দুই সূরা পড়তেন, সূরা বলি কি, জুমার দিন ঈদ হয়ে গেছে, তাহলে ঈদের নামাজে এই দুই সূরা আর জুমার নামাজে দুই সূরা পড়তেন, তারা আহমা জামিয়ান দুই নামাজেই এই দুই সূরা পড়তেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও বেশ কিছু হাদিস রয়েছে, আরেকটা হাদিস রয়েছে মুসলিমে যে কানা ইয়াকরাউ ফিল ঈদাইন ওয়াল জুমআ বিসাব্বিহি রাব্বিকাল আলা ওয়ালা তাকাদিসুল গাফিয়া, এই হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে, ইবনে আব্বাস থেকে, আব্দুর রহমান বিন আবদুল্লাহ থেকে, ওগা ইবনে কাব থেকে, এতগুলি সাহাবাই কেরাম থেকে, তারা বের করেন নামাজে প্রথম রাকাতে সাব্বিহি ইসমা রাব্বিকাল আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়তেন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস কুলুল্লাহু আহাদ পড়তেন। জাদাত আয়েশা মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয় রাকাতে সূরা ইখলাসের সাথে কোনো আল্লাহর সাথে মাওয়াজাতাইন পড়তেন, অর্থাৎ সূরা তালাক এবং নাসও পড়তেন। এই আমল আমাদের দেশে আছে অনেকের কাছে, মোবাইল গুলি বন্ধ করে নেন, যাতে সন্দেহ আছে দেখেও নেন, তার মধ্যে আমি একজন, সাইলেন্ট আছে, কিন্তু সাইলেন্ট থাকার উপর আমাদের মাহমুদের আপত্তি আছে, আপনারা বন্ধ করে নেন। কি বলছিলাম যে বেতরের নামাজের তাহলে সুন্নত কেরাত হচ্ছে কি, প্রথম রাকাতে সব্যসমা রব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, আমাদের সময় অনেকে আবার ইন্নাম জন্য ফিলাইলাতিল কদর পড়ে, জানেন এরকম না, সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস। মায়েশা রাদিয়াল্লাহু তাআলার আমল ছিল যে সূরা ইখলাসের সাথে নাস ফালাক এবং নাসও পড়তেন, তাহলে তৃতীয় রাকাতে যে ফিরের কেউ যদি সূরা ইখলাস পড়ে তারপরে ফালাক এবং নাস পড়ে তাও পড়া সুন্নত বলা যেতে পারে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু পড়তেন। তো এখন তাফসীর শুরু করা যায়, এই কথাগুলি বললাম এই সূরায় আলা আমল সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের বিভিন্ন নামাজে তেলাওয়াত করতেন তারা। আল্লাহ পাক বলছেন সাব্বাহ ইসমা রাব্বিকাল আলা, আল্লাহর আদেশ, সাব্বাহ আমরের সিগা, আদেশ সূচক বাণী আল্লাহ পাকের, তাসবিহ পাঠ করো বা পবিত্রতা ঘোষণা করো, তাসবিহ পাঠ করাই মানে পবিত্রতা ঘোষণা করা, পবিত্রতা ঘোষণা করো, তাসবিহ পাঠ করো, তোমার আলা মানে সুমহান, সু উচ্চ, সর্বোচ্চ, আলা মহান, এই জন্য বললাম না আজিম মানে মহান, এই জন্য সু উচ্চ সর্বোচ্চ যদি এই অর্থ করেন তাহলে আলা আর আজিমে পার্থক্য হবে, কারণ নায়কের রয়েছে ফাসাদে গ্রীষ্মের অব্দেকাল আজিম, হ্যাঁ সুমহান অসুবিধা নাই, সু উচ্চ সর্বোচ্চ এসবগুলি অর্থ চলবে, কারণ অলু অলু থেকে হচ্ছে অলু মানে উঁচা হওয়া, হ্যাঁ আর ওতে থেকে আছে চিন্তা মিল এসে হচ্ছে আলা মানে সবকিছু চাইতে উঁচা জিনি সর্বোচ্চ, জি তোমার সর্বোচ্চ রবের নামের তাসবিহ পাঠ করো, নামের পবিত্রতা ঘোষণা করো, আল্লাহ পাকের নামের পবিত্রতা ঘোষণা করতে বলেছেন আল্লাহ পাক, তো নামের যদি পবিত্রতা ঘোষণা করতে হয় তো তার জাত সত্তার পবিত্রতা ঘোষণা করা তার মধ্যে চলে আসে, তো আল্লাহ পাকের নাম পবিত্র, আল্লাহ পাকের জাতের নাম, গুণবাচক নাম, যেসব নাম আল্লাহ পাক উল্লেখ করেছেন, তার রাসূল উল্লেখ করেছেন, সেগুলির পবিত্রতা ঘোষণা করো, সেগুলি সেই গুণগুলি সেই নামগুলি দোষ ত্রুটি থেকে মুক্ত, তাহলে যার নাম পর্যন্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, দুর্বলতা থেকে মুক্ত, তাহলে তার জাত তার সত্তা সমস্ত রকমের ত্রুটি মুক্ত। সাব্বাহ ইসমা রাব্বিকাল আলা, এই আয়াত যখন নাজিল হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইজআলুহা ফি সুজুদিকুম, এই আয়াতের উপর আমল করে তোমরা তোমাদের সিজদায়, এই আয়াতের বাস্তবায়ন করে তোমরা তোমাদের সিজদায়, তখন থেকে সাহাবায়ে কিরাম কি বলতে লাগলেন সিজদায়, সুবহানা রাব্বিয়াল আলা, আমার সুচ সুমহান প্রভুর তসবিহ পাঠ করি, পবিত্রতা ঘোষণা করি আমি, সুবহান রব্বিয়াল আলা, আল্লাহ আদেশ করে সাব্বে, আর আপনি বললেন সুবহানা, ও সাব্বে ও সুবহানা। এর আগে বলেছি যেখানে সুবহানা আছে সেখানে অসভ্য ক্রিয়া উজ্জ্বল আছে, অর্থাৎ আমি তসবিহ পাঠ করছি। আল্লাহ বলছেন সাব্বে, হে মানুষ তুমি তসবিহ পাঠ করো, এখানে এক বচন দিয়ে সম্বোধন করা হয়েছে, সাব্বে হে নবী আপনি তসবিহ করুন। এক বচন তাহলে কাকে আল্লাহ সম্বোধন করেছেন? সরাসরি নবীকে তসবিহ করেছেন, সম্বোধন করেছেন তসবিহ করার। নবীকে যখন সম্বোধন করা হলো শুধু নবীর জন্য এই আমল খাস কি না, উম্মতের জন্য আদেশ। তো কোরআনে পাকে যেসব আদেশ রয়েছে এক বচন দিয়ে আল্লাহ নবীকে সম্বোধন করা হয়েছে, এবং সেই আদেশগুলি তার জন্য শুধু খাস নাই, সবার জন্য সেগুলিকে যেন সবাইকে সম্বোধন করা হয়েছে। আল্লাহ নবীকে প্রথম সম্বোধন করা হয়েছে, আর তার মাধ্যমে সমস্ত উম্মতকে, সমস্ত মানব জাতিকে সম্বোধন করা হয়েছে। আর যদি এমন কোন বিধান হুকুম হয় যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট, নবীর সাথে খাস, তাহলে সেখানে সেই সম্বোধন শুধু নবীর জন্য। আল্লাযী খালাকা ফাসাওয়া, যে আল্লাহ কি করেছেন, খালাকা সৃষ্টি করেছেন। কাকে সৃষ্টি করেছেন? সমস্ত মখলুকাতকে সৃষ্টি করে, সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। এই জন্য শুধু খালাকা বলা হয়, খালাকাল ইনসান বলা হয়। অন্য জায়গায় রয়েছেন আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ যেহেতু সৃষ্টির সেরা সম্মানিত সৃষ্টি আল্লাহ পাক, সেজন্য আল্লাহ পাক সেখানে মানুষের সাথে কাজ করেছেন। নাহলে আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, আর আল্লাহর জাত ছাড়া সবকিছুই মখলুক, সুতরাং সবকিছুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ খালাকা, যিনি সৃষ্টি করেছেন, খালাকাল খালায়েকা, সৃষ্টি কুলকে আল্লাহ সৃষ্টি করেছেন। পাশাউয়া শুধু সৃষ্টি করেননি, বরং তিনি তা সুবিন্যাস্ত করেছেন, সুঠাম করেছেন। এই অর্থ ফাসাওয়া মানে বরাবর করা, যেখানে যেই রকম লাগে, যেখানে যেমনটা হওয়া উপযোগী তেমন করে আল্লাহ সৃষ্টি করেছেন, এটি হচ্ছে ফাসাওয়া করছে। হ্যাঁ, সুসামঞ্জস্য, বিভিন্ন শব্দ দিয়ে এক অনুবাদক এক শব্দ দিয়ে করেছেন, আরেক অনুবাদক আরেক শব্দ দিয়ে করেছেন, তো যাতে সামঞ্জস্য থাকে সুন্দর। তো আল্লাহ পাক ওইরকম করে সৃষ্টি করেছেন। আসলে সাওয়া শব্দ, সাওয়া হিসাবে তাসিয়াটা মানে বরাবর করা, যেমন যেখানে লাগে সেইভাবে সৃষ্টি করা। এইভাবে বুঝে নিলে মুশকিল শব্দ, ভারী শব্দ যদি আপনার মুখস্থ নাও থাকে আপনি তার অর্থ বুঝে নেব। এই জন্য খুব সহজ ভাষায় নিজের মাতৃভাষায়, চলতি ভাষায়, নিজের বাড়িতে যে ভাষা রাত দিন ইউজ করে সেই ভাষাতে কোরআন বোঝার চেষ্টা করেন। যে নয় যে আপনাকে ভারী ভারী একবারে সাহিত্যিক ভাষা আপনাকে মুখস্থ করে প্রয়োজন করেন। এই জন্য আমি প্রতি শব্দ অনেক সময় এই জন্য বলি এই উদ্দেশ্যে, যাতে করে বলে নেয় কমপক্ষে একটা সহজ ভাষাটা মনে করি ভাবতে জানাতে। বললি কাদ্দারা, এবং যিনি সুপরিমিত করেছেন, কাদ্দারা, কাদ্দারের কথা তাকদীর মানে কোন জিনিসের মাপ কে ঠিক করা। হ্যাঁ, কি করেছেন? তকদীর নির্দিষ্ট কোনটা শুরু করেছে, এইটা আলাদা, দেখেন তকদীর নির্দিষ্ট করেছে, খাস করে দিয়েছে আপনার, এতে সব কিছু নির্দিষ্ট করেছেন, মোটামুটি এটাতে সবকিছুকে সামিল করেছে, কিন্তু এ খাস করে দিয়েছে, খাস অর্থ নয়, কাদ্দারা, যিনি সুপরিমিত করেছেন, প্রত্যেক জিনিসের পরিমাণ সুন্দরভাবে করেছেন। হ্যাঁ, সবকিছুকে সুনির্দিষ্ট করেছেন যদি বলা যায় তাহলে ঠিক আছে, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলি সৃষ্টি করবেন, কতগুলি মখলুকাত রয়েছে, তা আল্লাহ কাদ্দারা সুনির্দিষ্ট করেছেন। তারপরে কোন প্রাণীকে, কোন সৃষ্টিকে কেমন করবেন তাও সুনির্দিষ্ট করেছেন। তারপরে আপনি মানুষ হিসাবে, মানুষ আপনার বয়স আল্লাহ সুনির্দিষ্ট করেছেন, তার দ্বারা আপনার রিজি সুনির্দিষ্ট করেছেন, আপনার বিদ্যা সুনির্দিষ্ট করেছেন, তারপরে পরিমাণের দিকে সুনির্দিষ্ট করেছেন, হায়াত মত সুনির্দিষ্ট করেছেন, স্থান, হায়াত মতের স্থান, রুজির রিজিকের স্থান, আপনার কর্মক্ষেত্রের স্থান সুনির্দিষ্ট করেছেন। তাহলে কাদ্দারার যদি এইভাবে একটা একটা করে বাচ্চা করি তাহলে এতেই থেকে যাবেন, আপনি সুনির্দিষ্ট করেছেন, সুপরিমিত করেছেন, তারপরে সেটি সুপরিমিত, তার কম হবে না, বেশি হবে না, আপনার হ্যাট 60 বছর এরকম বেশি হবে না যদি আল্লাহ 60 বছর করে থাকেন। তাই আপনার রিহে যতটা আছে, কতদিন খাবার আছে, কি খাবার আছে, তার কম বেশি হবে না, ভালো গোস্ত মাছ, ভালো খাবার তৈরি হচ্ছে, বিয়ে বাড়ি ধুমধাম চলছে, খরচ করে মতে সন্ধ্যাবেলা খাবার দেওয়া হবে, সুবহান আল্লাহ, হচ্ছে না, সুপরিমিত করেছেন, আপনার খাবারের পরিমাণ শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সবকিছু প্রস্তুত, লেগেল প্রস্তুত, দেশে যাবেন, বিয়ে করবেন, সাথে সাথে এনতে কালে হয়ে গেল অ্যাক্সিডেন্ট, এখানে ঘটনা ঘটে, এইভাবে যাবে তার দুপুর শুয়ে যাবে, অ্যাক্সিডেন্টের দিকে আনবে না, বুড়ো অংশটি সব ঠিক করা হয়ে গেছে, ওখানে গেলে কবুল করবে, আল্লাহাক সুপরিমিত করে দেখেন এখান থেকে পরিমাণ শেষ তার বিবাহ স্বাধীন নেই, তার বেশি যাওয়া আর নেই, এইভাবে সুপরিমিত করে মানুষের ক্ষেত্রে উদাহরণ দিলাম, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে সুপরিমিত করেছ, রাজকর্ম মানুষের সুপরিমিত করেছেন, আপনি একটা চাকরির জন্য একটা কাজের জন্য উন্নতির জন্য অনেক মেহনত করলেন, হইল না কাজ, আবার কেউ অল্প মেহনতে মেহনত করে রাস্তায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে বেটার চান্স চলে আসলে, সুপরিমিত করেছেন আল্লাহ পাক রহমান, পরিমাণ নির্ধারণ করেছেন আল্লাহ পাক রহমান, এটাই আপনার জন্য নির্দিষ্ট রয়েছে। হাত পা অনেক মারলেন, যেখানে হাত পা খুব মারলেন কাজ হলো না, যেখানে কিছুই মারেননি হাত পা হয়তো একটু ঘোরাফেরা করছেন, চলে আসলো আল্লাহ পাক সুযোগ নিয়ে চলে আসলো, হয় নাকি? যিনি সুপরিমিত করেছেন তাহাদা, এবং তিনি দিক নির্দেশনা দিয়েছেন, সহজ ভাষায় রাস্তা দেখিয়েছেন, তিনি রাস্তা দেখিয়েছেন, কিরকম রাস্তা দেখা, একটা হচ্ছে সৃষ্টিগত রাস্তা দেখান, আর একটা হচ্ছে শরীয়তগত, হ্যাঁ, দিনী রাস্তা, ধর্মীয় রাস্তা দেখিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা দেখিয়েছেন, এটা মানুষের জন্য শরীয়ত, মানুষ এবং দিন, যেহেতু জিন এবং মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সৃষ্টি করেছেন, তাহলে জিন মানুষকে আল্লাহ পাক কি করেছেন, হেদায়াত দান করেছেন, মানে শরীয়তের হেদায়াত দান করেছেন, আল কোরআন নাযিল করেছেন, রাসূল প্রেরণ করেছেন, এবং কোরআন হাদিসের ব্যাখ্যার জন্য উলামায়ে কেরামদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, এইভাবে আল্লাহ পাক হেদায়াত দান করেছেন মানুষ, আপনার কাছে হেদায়াত পৌঁছে দিয়েছেন, অনেকের কাছে পৌঁছেনি, তাওহীদের দাওয়াত, সুন্নতের দাওয়াত পৌঁছেনি, অজ্ঞতায় আছে, শিরক বিদাতে ইত্যাদি আছে, তাহলে আল্লাহ পাক হেদায়াত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের রাস্তা দেখিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, হচ্ছে হেদায়াত, শরীয় হেদায়ত, আর একটা হচ্ছে সৃষ্টিগত হেদায়ত, যেটা তাফসীর কারগণ বলেছেন কওমি হেদায়ত, আল্লাহর সৃষ্টিগত হেদায়ত, এটা প্রত্যেক জীবের জন্য আল্লাহ পাক করেছেন, দিক নির্দেশনা, শিশু যখন মায়ের কাছ থেকে জন্মায় ভূমিষ্ঠ হয়ে পড়ল, তারপরে বাচ্চাটাকে বুকে নিতে স্তন চুষা শুরু করল, তাহাদা, এখানে দিক নির্দেশনা রয়েছে তার, এটি হচ্ছে হেদায়তের অন্তর্ভুক্ত, অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও হেদায়ত তাহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মাখলুককে তার রিজিক কেমন করে হাসিল করতে হবে, কোথা থেকে হাসিল করতে হবে, তা কিভাবে সুরক্ষিত করতে হবে, তার দিক নির্দেশনা দিয়েছেন। আমি এর আগে তাফসীর করতে গিয়ে পিপীলিকার উদাহরণ দিয়েছিলাম, পিপীলিকা, পিপীলিকাকে গর্ত করতে হবে, গর্ত নিচু জায়গায়, তাফসীর কারগণ লিখেছেন যে গর্ত, যে পিপীলিকা গর্ত তৈরি করে তার বাসা, বাসা উঁচা জায়গায় করবে, ওর বুদ্ধি আছে যে বৃষ্টি হলে পানি আসলে ডুবে যাবে, উঁচা জায়গায় করবে, তারপরে যখনই বৃষ্টি থেমে যায়, আমরা বর্ষার দেশের দেশ, হ্যাঁ, দেশের মানুষ আমরা বাসী বাসিন্দা, তো ওখানে দেখবেন যেমন বৃষ্টি থেমেছে তেমনই বাইরে বেরিয়ে গেছে, গর্ত থেকে বাইরে বেরিয়ে গেছে রোদ নেওয়ার জন্য, তাপ নেওয়ার জন্য, তারপরে শুধু বাইরে বেরোনি, গর্তের মধ্যে যে খাবারগুলি দানাগুলি নিয়ে গিয়ে সঞ্চিত করে রেখেছে আগামীতে খাওয়ার জন্য, দানাগুলিকে মুখে টেনে টেনে টেনে বের করে শুকাচ্ছে বাইরে, দেখেছেন এরকম, না দেখলে দেখবেন শুনে নেন, এটি পাহাদার করছে আর বুঝবেন। আচ্ছা, আরেকটি কথা বলেছিলাম যেটি লিখেছেন, সেটা হচ্ছে যে দানাগুলিকে নিয়ে আসার পরে মাটির তলে যদি এমনি রেখে দিত, তাহলে রস পেলে অঙ্কুর হয়ে যেত আর গজিয়ে যেত, গজাতে দেবে না, এই চালাকি চাপুরতা কে শিখিয়েছেন, তাহাদা, আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন, এই জন্য ওই দানা যে দিক থেকে অঙ্কুর বেরোবে সেই দিক থেকে খেয়ে ফেলে, এক কিলোর এক দিকে খেয়ে ফেলে, খেয়ে নিলে আর সেখান থেকে অঙ্কুর গজাবে না, রস পেলেও, সুতরাং পিপীলিকার গর্ত দানা আছে, একদিক খেয়ে রেখে দিয়েছে, দানাগুলি বের করে দেখবে একদিন খাওয়া আছে, সামান্য একটু খেয়ে রেখে দিতে, আল্লাহ পর পিপীলিকার দিক নির্দেশনা হৃদায়ত এতটুকু, তাহলে বাকি কচ্ছপের পানিটি অসংখ্য জীব জন্তু আছে, সেসবের দিক নির্দেশনা কেমন, সাহাদা, ওয়াল্লাযী আখরাজাল মারআ, এবং সেই সত্তা, সেই সত্তার তুমি তাসবিহ পাঠ করো, যিনি কি করেছেন, আখরা জামান উদ্গত করেছেন, উদ্গত, আখরা জামান আসলে বের করা, উদ্গত করা, মুশকিল শব্দ হয়ে গেছে নাকি, হ্যাঁ, উৎপাদন সহজ করেছে, আসলে উৎপাদন এর মানে হয় না, আম্বাতা মানে উৎপাদন, হ্যাঁ, আখরা যা বের করা, উদ্গত করা, আল মারা তাকে তীর্ণ, তীর্ণা দিকে বলে দেন, তীর্ণ দিক, তীর্ণ লতাকে তীর্ণা দিকে, তীর্ণ যে ঘাস রয়েছে, ঘাসকে আল্লাহ পাক কি করেছেন, জমিন থেকে অধিগত করেছেন, বের করেছেন, সহজ ভাষা আখরা যা বের করেছেন, জমিন থেকে, জমিন থেকে যদি আল্লাহ ঘাসগুলিকে বের না করতেন তো পৃথিবীতে ঘাস হতো না, আখরা জাল মারা, মারা আসলে বলে চরার স্থানকে, ছাগল গরু উঠ, হ্যাঁ চারণ ভূমি হলে ভূমিটা আর চারণের বস্তু যেটা চারাগুলি যেগুলি খায় গরু ছাগলে খায় সেগুলি হচ্ছে মারা। হ্যাঁ রা এই জন্য রাখালকে রাই বলে, কোনরকম রাই না কোনরকম চলন, আর রায় তোমাদের প্রত্যেকের রাখাল। এ রা থেকে রায় রা থেকে মারা মানে চড়ার স্থান। তো যেগুলি জিনিস চড়ে, যেগুলি ঘাস লতা পাতা চড়ে, তীর নদী চড়ে, সেগুলিকে আল্লাহ পাক জমিন থেকে কি করেছেন, উদ্গত করেছেন, উৎপন্ন করেছেন, বের করেছেন। উদ্গত এই জন্যই বলবো যে মানুষ উৎপন্ন করে, আমরা বলি যে চাষি কি করে, ধান উৎপন্ন করে, আল্লাহ উৎপন্ন করে বলবো কেমন না, সেই জন্য উদ্গত করে আল্লাহ বের করেছেন। এবং তা উদ্গত করার পরে আবার সেগুলিকে আল্লাহ পাক কিসে পরিণত করেছেন, গোসা আন মানে খড়কুটোতে, গোসা বলে খড়কুটো, যেগুলি খড়কুটোতে, আহুয়া মানে হচ্ছে মলিন কালো, হ্যাঁ বা শুষ্ক, দুটি তাফসীর করা হয়েছে, শুষ্ক কালো হ্যাঁ মলিন কিসে পরিণত করেছেন, খড়কুটোতে পরিণত করেছেন, যা আল্লাহ মানে পরিণত করা, করে দেওয়া, বানিয়ে দেওয়া, সেগুলিকে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, পরিণত করে দিয়েছেন গোসা আন এমন খড়কুটোতে যেগুলি মলিন এবং শুষ্ক, শুকিয়ে দিয়েছেন। এখন ঘাসের অবস্থা দেখেন, ফসলের অবস্থা দেখেন, প্রথম কমজোর দুর্বল হয়ে গজিয়ে উঠছে, গজিয়ে ওঠার পরে একবারে সবুজ হয়ে গেছে, তারপরে তাতে দানা আসলো, দানা আসার পরে কত সুন্দর লাগছে দেখতে জমি, হ্যাঁ ফসলের জমি, তারপরে সেগুলি আবার কি হতে লাগলো, শুকাতে লাগলো, শুকাতে শুকাতে এমন হলো যে যদি জমিতে রেখে দেন আর দু চার দিন সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, গোসান আহুয়া। আল্লাহ পাকুল আলমিন কীর্ণাদির কথা, লতা পাতার কথা, ঘাস পাতের কথা উল্লেখ করে মানুষের সাথে একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে। মানুষের জীবন এরকম, মানুষের জীবন প্রথম মায়ের পেট থেকে গজিয়ে উঠেছিলেন, গজিয়ে উঠেছিলেন, আমরা সব গজিয়ে উঠেছি, কত দুর্বল হয়ে, তারপর ধীরে ধীরে ধীরে কত তরতাজা লাভ দিচ্ছেন, এইদিকে ধরছে ওইদিকে ধরছে, বাচ্চা ছোটা ছুটি করছে, কত দেখতে মজা লাগছে, সুন্দর লাগছে, এরকম বাচ্চাকে বড়দেরকে এত দেখতে সুন্দর লাগবে না, হ্যাঁ যত সুন্দর ওই বাচ্চা দেখবে, দু বছর চার বছর পাঁচ বছর সাত বছর বাচ্চা দৌড় ঘাপ করছে, কত সুন্দর লাগছে দেখে, এত তরতাজা, তারপরে তরতাজা যৌবন তরতাজা, চল্লিশ বছর যেমনই হয়ে গেল এখন ধীরে ধীরে চুল পাকতে শুরু হয়েছে, দাড়ি পাকতে শুরু হয়েছে, হ্যাঁ গালগুলি কত একবার সুন্দর হয়েছিল, এখন ট্যাপসায় বসতে শুরু হয়েছে, তাই না, সবই শুকাতে চামড়া ঢিলা হয়ে চলে গেছে, ধীরে ধীরে এখন হচ্ছে গোসান আহুয়ার দিকে যাচ্ছেন, যেই চল্লিশ হয়ে গেছে পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট, এখন গোসান আহুয়া, চেহারা মলিন হয়ে গেছে, ফর্সা কত সুন্দর ফর্সা ছিল সে তাকে দেখে কালো লাগে, তাকে দুর্বল লাগে, মলিন অবস্থা, ধীরে ধীরে ধীরে একবারে কি বলে যেটাকে মৃত্যুর কোলে ঢলে পড়লো, তাই যে আল্লাহ গোসান আহুয়া। সান প্রয়োগ আসালা আকাঙ্ক্ষা, আল্লাহ বলছেন শীঘ্রই আমি হে নবী আপনাকে পড়িয়ে দেব। এখানে নবীকে সম্বোধন করা হয়েছে, নবীকেই সম্বোধন, এটা এই সম্বোধন নবীর সাথে খাস, আল্লাহ পাক স্পেশালি নবীকে পড়িয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে, কোরআন করিম সানুক্রেওকে আপনাকে আমি পড়িয়ে দেব, অর্থাৎ কোরআন শিখিয়ে দেব, আল্লাহ তানফা সুতরাং আপনি তা ভুলবেন না, আপনি বিস্মৃত হবেন না, ভুলবেন না, তা নবী করিম সাল্লামের এই বৈশিষ্ট্য আল্লাহ পাক দিয়েছিলেন, এই যে গ্যারেন্টি দিয়েছেন নিশ্চয়তা যে আপনাকে পড়িয়ে দিলে আপনি কখনো ভুলবেন না। নবী করিম সাল্লাম কোরআন জিবরাইল সাল্লামের কাছে শুনে আর পরে সাথে সাথে মুখস্থ হইতো জীবনেও তিনি কোনো আয়াত ভুলেননি, তখন তো আমি আপনি যতই বড় স্মৃতিশক্তি অধিকারী হোক না কেন মানুষ সে ভুলতে পারে, আমার একই শব্দ ছুটে যেতে পারে, বিকৃত হয়ে যেতে পারে, হ্যাঁ মুখস্থে ভালো আছে তারপরে পড়তে পড়তে অনেক সময় ভুলে এক আয়াত থেকে অন্য আয়াতে চলে যেতে পারে, এক সুরা থেকে অন্য সুরায় চলে যেতে পারে, তাই না, জি সেই জন্য এই সম্বোধন নবী সাল্লামের সাথে খাস, নকরোক আপনাকে আমি এমন করে পড়িয়ে দেবো সুতরাং আপনি ভুলবেন, আল্লাহ ইল্লামাশা আল্লাহ, তবে আল্লাহ যা চাইবেন, যা চাইবেন, আল্লাহ যদি চান ভুলে যাওয়া তাহলে ভুলবেন কেমন কথা, তাহলে আল্লাহ কি চেয়েছেন আর নবী সাল্লাম ভুলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তার ক্ষমতা প্রকাশ করেছেন যে আল্লাহ ইচ্ছে করলে আবার ভুলে দিতে পারেন, এক তাফসীর মনে রাখুন যে আল্লাহ পাক ইচ্ছা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে দিতে পারেন, আল্লাহর এই ক্ষমতা আছে, এমন না যে নবীর এমন ক্ষমতা আছে যে তিনি ভুলবেন না, তার তিনি একক ক্ষমতার মালিক না, একক ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে আল্লাহ এই বৈশিষ্ট্য দান করেছেন সেই জন্য তিনি ভুলেন কি, আল্লাহ যদি না দিতেন এই ক্ষমতা বৈশিষ্ট্য তাহলে তিনিও বিস্তৃত হতেন বলতেন এক তাফসির। দ্বিতীয় তাফসির হচ্ছে ইল্লা মাশাআল্লাহর এখানে রহিত হয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে, আপনাকে যা পড়িয়ে দিলাম আপনি বলবেন না, তবে আল্লাহ যা চাইবেন, যে কোন আয়াতকে আল্লাহ যদি চান যে আমি নাজিল করেছিলাম তা আমি রহিত করে দেবো, তা রহিত আল্লাহ পাক করতে পারেন। আল্লাহর বাণী আল্লাহ, আল্লাহর বিধান আল্লাহ দিয়েছিলেন, এখন সেই বিধানকে আল্লাহ রহিত করছেন, বা আল্লাহর আয়াত নাজিল করেছে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহিত করছেন, হয়তো বিধান আছে কিন্তু আয়াতকে আল্লাহ রহিত করেছেন। এইরকম কোরআনে কারিমে দৃষ্টান্ত আছে, যেমন জেনা, বিবাহ করা ব্যক্তি, বিবাহিত ব্যক্তি বা বিবাহিতা মহিলা, পুরুষ মহিলা বিবাহিতা বা বিবাহিত যদি হয় আর যদি জেনায় লিপ্ত হয়, জেনা যদি প্রমাণ হয়ে যায় তাহলে তার শাস্তি হচ্ছে রজন করা, সংসার করা। এই হুকুম হাদিসে মজুদ আছে কিন্তু তার আগে কোরআনে ছিল। কোরআনে আল্লাহ ফাকরুল আলমিন একটি আয়াত নাজিল করেছিলেন সূরা আহজাবে, তারপরে সেই আয়াতকে কি আল্লাহ পাক কি করেছেন, রহিত করে দিয়েছেন, আয়াত রহিত করেছেন কিন্তু আয়াতের হুকুম বিধান রহিত করেনি। তাহলে এটি হচ্ছে শুধু তেলাওয়াত মনসুখ, একে মনসুখ বলে, রহিত হয়ে যাওয়াকে কি বলে, যেটি রহিত হয়েছে সেটিকে মনসুখ বলে, আর যা রহিত করে অন্য কোন হুকুম এসে, নতুন হুকুম এসে আল্লাহ পাকে, সেটা হচ্ছে রহিতকারী, সেটা হচ্ছে নাফেক, নাফেক। তো আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতকে কোরআন থেকে কি করলেন, মনসুখ করলেন, রহিত করলেন, নবী করিম সাল্লামকে সে আয়াত ভুলিয়ে দিলেন, এটি হচ্ছে ভুলিয়ে দেওয়া। আপনি বলবেন না, তবে আল্লাহ যা চান যে আয়াত চান, তারপরে হয়তো কোরআনে আয়াত আছে এরকম যে তেলাওয়াত, তেলাওয়াত আছে, আগের হুকুমটা কি ছিল যে তেলাওয়াত নাই কিন্তু হুকুম আছে, তেলাওয়াত আছে কোরআনে আয়াত মজুদ আছে কিন্তু তার হুকুম নেই, তার বিধান নেই, তার বিধান নেই। যেমন ওই আয়াতগুলি সম্পর্কে বলা হয়েছে যে লাখম দিন পালিয়ে দিন, এই আয়াতগুলি সম্পর্কে আলামাতে ইখতিলাফ আছে যে আয়াতগুলির হুকুম বাকি আছে না রহিত হয়ে গেছে, দুটি মত আছে, যারা বলছে যে না রহিত হয়ে গেছে আল্লাহর যে হুকুম জিহাদের হুকুম ওই আয়াতগুলি দিয়ে, তারা বলছেন যে আয়াতগুলি বাকি আছে কিন্তু আয়াতের হুকুম রহিত হয়ে গেছে, তোমার জন্য তোমার ধর্ম সত্ত্বেও তুমি ধর্ম পালন করতে থাকো, তোমাকে কিছুই বলবো না, তোমাকে দাওয়াতও দিব না, হ্যাঁ, আর তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেব না, তোমাকে জিজিয়ার হুকুম আসবে না, না তাহলে আয়াতগুলির হুকুম রহিত হয়ে গেছে এক শ্রেণীর মুফাসসিরিনদের মতে। আর আরেকটি মতের আগে আমি উল্লেখ করেছি, সেটা হচ্ছে যে রহিত হয়নি তাহলে দুই আয়াতের সমন্বয় করতে হবে, দুই আয়াতের সমন্বয় করতে, অর্থাৎ অন্তরের ওপর চাপ সৃষ্টি করা যাবে না, কাউকে ইসলাম কবুল করার জন্য জবরদস্তি করা যাবে না, কিন্তু তাদেরকে দাওয়াত দিতে হবে। আর তাদেরকে দাওয়াত দিতে গিয়ে তারা যদি দাওয়াতি কাজে বাধা সৃষ্টি করে, বা যারা দাওয়াত কবুল করে নিচ্ছে ওদের বংশ থেকে ওদের জাতি থেকে যদি কিছু লোক মুসলিম হয়ে যায়, তাদেরকে ইসলাম থেকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে, ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে, তাহলে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। তাহলে দুই আয়াতে দুই রকম জিহাদের আয়াতে আর এই রকম দিন কুমালিয়া দিন লাইক রাফিদ দিন, এই দুই শ্রেণীর আয়াতে দুই রকমের আয়াতে সমন্বয় অন্য মুফাসসিরগণ করেছেন। তারপরে হাদিসে নাসিখ মনসুখ আছে, নবী করিম সাল্লাল্লাহু প্রথম দিকে কবর দেওয়ার প্রতি নিষেধ করেছেন, কারণ কবরে যাওয়া হচ্ছে শিরকের কারণ প্রাচীন যুগে, মূর্তি পূজাও ছিল আর কবর মাজার পূজা ছিল, সুতরাং প্রথম দিকে কবর দেওয়ার বা কবর দেখতে যাওয়াই নিষেধ ছিল। তারপরে নবী সাল্লাল্লাহু বলেন কুনতু নাহাইতাকুম আন যিয়ারাতিল কুবুর, তোমাদেরকে আমি কবর দেওয়ার পথে প্রথম দিকে নিষেধ করতাম, আর আলা ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো, তাই না তো যাত্রাকুমুল আখেরা, কারণ কবর জিয়ারত করলে কবর দেখলে পরকাল স্মরণ আসবে। তাহলে এই হাদিসটি হচ্ছে কি না, আমি তোমাদেরকে নিষেধ করতাম, এখন নিষেধ করছি না, তোমরা ফাজুরুহা, এটা হচ্ছে না শেখ করেন আওয়ামি, তখন বললেন যে তোমরা তিন দিনের বেশি কি করবে না, কোরবানির গোশত খাবে না, তিন দিন খাবে আর যদি কিছু বাকি সব দান করে দাও, রাখা চলবে না। পরে বললেন যে দেখো এখন লোকেরা সচ্ছল হয়ে গেছে, তিন দিনের বেশি তোমরা খেতে পারো কোরবানির গোশত, তাহলে খেতে পারো কোরবানির গোশত, এটি হচ্ছে না শেখ, আর তিন দিনের বেশি তোমরা খাবে না, যে আগের হুকুম ছিল সেটি ছিল মনসুখ। তো কোরআনেও নাসিখ মনসুখ রয়েছে, হাদিসেও নাসিখ মনসুখ রয়েছে, ইল্লা মাশা আল্লাহ এই অর্থ কোন কোন তাফসির কারণ করেছেন, তিনি আল্লাহ প্রকাশ্য জানেন, প্রকাশ্য বস্তুকে জানেন যা মানুষ প্রকাশ করে, আর যা গোপন তাও জানেন, যা গুপ্ত রয়েছে তাও জানেন, মানুষ যা প্রকাশ্য তাও অনেক কথাই জানি না, প্রকাশ্য অন্যের জন্য প্রকাশ্য আপনার জন্য প্রকাশ্য নয় জানেন, তো আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য জানেন আর অপ্রকাশ্য জানেন, যা প্রকাশ্য হচ্ছে তাও জানেন, যা অপ্রকাশ্য গোপনীয় হচ্ছে গুপ্তভাবে হচ্ছে তাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সমস্ত খবর আপনি আল্লাহ পাক। অনয়াসের কালী ইউসরা, এবং হে নবী আপনার জন্য সহজ পথকে সহজতর করে দেব, সহজ পথকে সহজতর করে দেব। অনয়াসের কালী ইউসরা আপনি উপদেশ দেন যদি উপদেশ উপকারী হয়। আল্লাহ কি বলছেন? উপদেশ দেন যদি উপদেশ উপকারী হয়, ফলপ্রসূ হয়। নাফাত মানে ফলপ্রসূ হওয়া, উপকারী হওয়া। তাহলে আল্লাহর হুকুম যদি দেখেন কোন জায়গায় কাউকে উপদেশ দিতে গিয়ে যে ফায়দা হবে, উপকার হবে, ফল হবে, তাহলে উপদেশ দেন। নাহলে দিয়ে না, তাহলে একজন দেন আমাদি, তাকে নামাজের কথা বলবেন না বলবেন না বলবেন? এই আয়াতের যদি বাহ্যিক অর্থ নেন তাহলে দেখতে হয় লোকটিকে, যে একে নামাজের কথা বলে লাভ আছে না মেয়ে, যদি দেখা যায় লাভ আছে, লোকটি শুনতে পারে, সম্ভাবনা আছে শোনার, তাহলে দেবেন। আর যদি দেখা যায় না, এর মধ্যে হটকারিটা বেশি, শুনবে না, ভোটে মানবে না, তাহলে তাকে দাওয়াত দিতে তাহলে হয় না, উপদেশ দিতে হয় না, তাই না? আয়াতের বাহ্যিক অর্থ পেয়েই তাহলে জিকরা, এটা অর্থ না অন্য কোনো অর্থ করা যেতে পারে। আপনাদের কি মত? আল্লাহ বলছেন যদি উপদেশ দিয়ে ফল হয় তাহলে উপদেশ দাও, তার মানে উপদেশ দিয়ে যদি দেখা যায় যে ফল হবে না তাহলে দিও না, এটা বলা যেতে পারে। যে ফিতনার যদি আশঙ্কা থাকে তবে দাওয়াত দিলেন, আপনি দাওয়াত দিলেন, কিন্তু তাদের সাথে একাকার হওয়া যাবে না, অন্যায় অন্তর থেকে ইজা করে প্রতিবাদ জানাতে হবে কমপক্ষে। এটা আর জবানে বলার যদি ক্ষমতা থাকে, আলহামদুলিল্লাহ আজকাল জবানে বলার ক্ষমতা আছে, তাহলে জবানে বলতে হবে, এটা তারা বলতে হবে, বল প্রয়োগ করা সব ক্ষেত্রে যাবে না, সবার জন্যই ঠিক নয়, যার প্রশাসনে আছে ক্ষমতা আছে তাদের জন্য, আপনি আপনার বাড়িতে আপনার ক্ষমতা আছেন আপনার জন্য, নিজ নিজ স্ত্রী এবং ক্ষমতা চালাতে বল প্রয়োগ করতে পারবে, কিন্তু অপর স্ত্রী এবং বাইরের স্ত্রী এবং আপনি বল প্রয়োগ করতে যাবেন, এতে সমস্যার সৃষ্টি করবে ইত্যাদি। তো এর তাফসীর বলি আপনাদেরকে, যে উপদেশ যদি ফলপ্রসূ হয় তাহলে উপদেশ দাও আল্লাহর আদেশ। এক ধরনের মুফাসসিরগণ বলেছেন যে উপদেশ সর্বক্ষেত্রে ফলপ্রসূ, সুতরাং সর্ব অবস্থায় উপদেশ দিতে হবে। একটি ব্যাখ্যা কেমন করে? তবে ফলপ্রসূ হয়, ফলপ্রসূ কার জন্য? যাকে উপদেশ দিচ্ছেন তার জন্য শুধু নাকি না আপনার জন্য? আপনার জন্য। তাহলে উপদেশ দেওয়ার ক্ষেত্রে ফায়দা যে উপদেশ দিচ্ছে তারও উপকার রয়েছে, আর যাকে উপদেশ দেওয়া হচ্ছে তারও উপকার রয়েছে। যদি যাকে উপদেশ দেওয়া হচ্ছে সে উপদেশ নাও নেই, মানল না কথা আপনার, কমের পক্ষে আপনার উপকার হল, কারণ আপনি আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার নেকি সবচেয়ে বড় নেকি রয়েছে। অমন আহসান কওলান মিম্মান দাআ ইলাল্লাহ, করতে ভালো কথা আর কারণে যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে, এই নেকি আপনি পেয়ে গেলেন, দুনিয়া এবং আখেরাতে আপনি এর বরকত এর ফল পাবেন। তাহলে ফায়দা হলো না হলো না, বোঝা গেল যে উপদেশে সর্ব অবস্থায় যে কোনো অবস্থায় কি রয়েছে, ফল রয়েছে, উপকার রয়েছে, সুতরাং সর্ব অবস্থায় আপনাকে উপদেশ দিতে হবে। ভঙ্গিমা পরিবর্তন হয়ে যেতে পারে, তরিকা ইয়ে হয়ে যেত, পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু উপদেশ দিতে হবে। এটি হচ্ছে একটি মত, শেষ করতে দেন একটি মত, যে সর্ব অবস্থায় উপদেশ দেন। একজনকে একবার বলেন আমাদের কথা, দুইবার বললেন হয়তো একদিনের শোনেনি, কিন্তু পাঁচবার সাতবার বলতে গিয়ে শুনতে পারে, একবার একরকম ভাবে বলেছেন আর এক রকম ভাবে বলেন, একবার বললেন হয়তো দেখলেন একটু শক্ত করে দেখলেন, শক্ত করে বলে কাজ হবে না, আর একবার গিফট দিয়ে বলেন, এটা অন্তর্জাল করার জন্য দেব তো উপহার, দেখছেন যে এই লোকটিকে উপহার দিয়ে হয়তো হইতে পারে, একে ভালো কিছু টোপ দিলে একে আকৃষ্ট করা যেতে পারে ইসলামের দিলে, দেন মনে করে উৎসাহিত করে হতে পারে, কাউকে আবার ভীতি প্রদর্শন করে হতে পারে, কাউকে ভয় দেখিয়ে হতে পারে চাপ সৃষ্টি করে, কাউকে চাপ সৃষ্টি করলে হতে পারে না বরং অন্যটা দিয়ে হতে পারে। তাহলে আপনি তরিকা পরিবর্তন করেন, হেকমত, এটি হচ্ছে হেকমত। হেকমত মানে এ নয় যে আপনি দিনের কাজ করা বন্ধ করে দেবেন, সত্যকে গোপন করে দেবেন, সত্যকে বলবেন না, প্রকাশ করবেন না, এর নয় হেকমত না। হেকমত মানে যেই পন্থা ফলপ্রসূ হয় সেই পন্থা অবলম্বন করা। তাহলে দাওয়াত উপদেশ সব অবস্থাতেই দিতে হবে, এটি একটি মত তফসিল পারবেন। আরেকটি মত শোনেন, আরেকটি মত হচ্ছে যে না, দেখেন যে লোকটিকে দাওয়াত দিচ্ছেন সে লোকটিকে দেখেন যে একে ভালো কথা বললে লাভ হবে না হবে না, প্রথমবার প্রথমবার আপনার জানা নেই, প্রথমবার দ্বিতীয়বার দেন কেন জানেন না, যে কোনো লোকের উপকার হতে পারে, আপনার তো উপকার আছে যাকে দাওয়াত দিচ্ছেন তার ক্ষেত্রে। প্রথমবার একজন লোককে দেখছেন নামাজ পড়ে না লোকটি, ভাই নামাজ পড়েন, নামাজের ফজিলত, নামাজ না পড়লে যে তার শাস্তি রয়েছে বলবেন তাকে, কারণ আশা আছে যে প্রথমবার বলছে আশা করি শুনবে, সে উপকারের আশা আছে, ফল হওয়ার আশা আছে, তাহলে দাওয়াত দেবেন। বারবার পরে, দুইবার তিনবার হয়ে গেছে, তারপরে তখন কি করবেন? তখন কিছু আলামাদের মত রয়েছে যে তখন আপনার জন্য তাকে দাওয়াত দেওয়া জরুরি না, ওয়াজিব নয়। আল্লাহ এই আয়াতের কথা বলেছেন, যদি ফল হয় তাহলে তাকে অবশ্যই দাওয়াত দেন। আর যদি দেখা যায় দুবার চারবার বলেছি, কয়েকবার বলেছি কিন্তু কোনো কাজ হয় না, কাজ হয় না, তাহলে আপনি ইচ্ছা হলে বলতে পারেন আপনার নেকি রয়েছে, আপনার ফায়দা রয়েছে, আপনার ফায়দাটা আপনি লস হন, আপনি ফায়দাতে আছেন, উপকারে আছেন। তার যেহেতু ফায়দা হয় না, সেখানে আপনি তাকে বলতে পারেন অথবা তাকে বাদ দেয় আরো অন্যদের, এর পেছনে মেহনত করে লাভ না, অন্যদের পেছনে মেহনত করি। আরো নতুন নতুন লোক যারা আসছে দেশ থেকে, এ অনেক পুরাতন বিশ বছর ধরে থাকে অহংকারী, এই যে এই অহংকারী পেছনে না ছেড়ে নতুন নতুন ভাইরা আসছে, তাদের অন্তর সাফ আছে, তাদেরকে যদি ইসলাম সেন্টার দিয়ে দাও অতি সহজে সুন্দর। কিন্তু একজন লোক যে এখানে থেকে থেকে খেয়ে খেয়ে রিয়াল খেয়ে খেয়ে এত মোটা হয়ে গেছে, এবং অনেক সময় বেশি দিন থাকলে অনেক ক্ষেত্রে বেশি বিদ্বেষী হয়ে যায়, আর অনেক ক্ষেত্রে মানে বেশি সমালোচনা করতে বেশি বাহাদুরি দেখায়, ওই লোকদের পিছনে ছুটে লাভ নাই। নতুন ভাইরা আসছে যারা দিক নির্দেশনা চায়, নতুন ভাইরা নতুন জানতে চায় কিছু, তারা তাদের ব্রেন খালি আছে, তাদেরকে ব্রেন এখানে খালি আছে, অনেক কিছু দেওয়া যাবে এখানে। তো এই আয়াতের তফসির এইভাবে কিছু আলেমা কেন করেছেন যে যাদেরকে একাধিকবার দাওয়াত দেওয়া হয়ে গেছে কিন্তু কাজ হচ্ছে না, তখন তাদের পেছনে সময় নষ্ট না করে অন্যদের পেছনে সময় লাগান, তাহলে অন্যদের পেছনে সময় লাগালে হয়তো বেশি কাজ হবে। যে ব্যক্তি ভয় করে সেই উপদেশ গ্রহণ করবে, মানে নিশ্চয় উপদেশ গ্রহণ করবে ওই ব্যক্তি যে ব্যক্তি কি করে ভয় করে, ভয় করে আল্লাহকে, ভয় করে জাহান্নামকে, ভয় করে পরকালকে, ভয় করে কবরের জীবনকে, ভয় করে হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে, এসব কথাকে যারা ভয় করে তারা অবশ্যই উপদেশ নেবে। কিন্তু কেউ ভয় করে না, ওকে বললেন ভাই নামাজ না পড়লে জান নামে যেতে হবে, জান না আরো বলি না সত্যি, তাহলে কি উপদেশ নেবে? নেবে না। একজন লোক বলছে সুদ খাওয়ার চোরে ভাড়া কঠোর শক্তি তার জন্য দিচ্ছে, আল্লাহ এবং রসুল তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা করেছেন, তার জন্য যে হারবে না আল্লাহ আমার ছেলে বলছে এসব আমি যাও তোমার কথা তোমার কাছে রাখো, কোনো ভয় নেই তার, তাহলে সে কখনো উপদেশ নেবে না। তাহলে উপদেশ কাজ করবে কার ক্ষেত্রে? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে। আর কে উপেক্ষা করবে উপদেশকে? আর তাহা উপেক্ষা করবে, এতজন্নাব মানে কেটে যাবে সেখান থেকে, তাজান্নাব মানে সেখান থেকে দূরে সরে যাওয়া, যেন উপেক্ষা করার কর্মা করছি, তাহা উপেক্ষা করবে অর্থাৎ উপদেশকে উপেক্ষা করবে কে? আশকা মানে যে অধিক হতভাগা, আশকা রিসেন্টালি হয়েছিল যে খুব বেশি হতভাগা, একেবারে হয়তো বাঘা, সেই ব্যক্তি উপদেশকে উপেক্ষা করবে, উপদেশ দিলে মানবে না, নামাজের কথা বললেন মানবে না, বললেন যেটা হারাম মানবে না, আমি মানি না, জাহান নামে যাওয়ার কাজ করছেন মানবে না, শিরিক করছেন শিরিকের গুণা কখনো মাফ করবে না, মানবে না, সহকারিতা করবে, সে হচ্ছে আশকা। আল্লাহ তার নাম বলছেন বড়ই হতভাগা, চরম হতভাগা। আর সে যাবে কোথায়? আল্লাহ দিয়ে, যে ভয় করে না, মোটেই ভয় করে না, অনেকে আছে ভয় করে কিন্তু গাফিলতি আছে, নামাজে অলসতা আছে, জিন্দারিতে অলসতা আছে, কিছু হারাম খাওয়া হারাম খেয়ে নেয়, ইমানের দুর্বলতা, হারাম কাজ করে নেই, কখনো ফিল্ম দেখে নেই, কখনো দাস খেলে নেই, ইমানের দুর্বলতাই তাকে যদি উপদেশ দেন ভয় হবে, তাহলে এর মধ্যে কল্যাণ আছে, কিছু কল্যাণ এর মধ্যে আছে, ইনশাআল্লাহ হৃদয় পাবে সে। কিন্তু যে মহা হতভাগা, আল্লাযী ইয়াসলান্নার আল-কুবরা, যে মহা অগ্নিতে প্রবেশ করবে, এই আশকা যে ব্যক্তি ভয় করে না মোটে, আর উপদেশ দিলে উপদেশ নেই না, অটকারিতা করে, সেই ব্যক্তি মহা অগ্নিতে, আন্নার আল কুবরা, মহা অগ্নিতে কি করবে? প্রবেশ করবে, ইসলামে প্রবেশ করা হয়ে ভুল সম্মালায়া মত ফিহা ওয়ালা ইয়াহিয়া, অতপর সেখানে তাদের মৃত্যু হবে না বা তার মৃত্যু হবে না সেই হতভাগার জাহান্নামী, ওয়ালা ইয়াহিয়া, এবং সেখানে শান্তির জীবনও পাবে না, সেখানে এই কথা বলবো না যে বেঁচেও থাকবে না, কারণ হায়াতে থাকবে, কিন্তু সেখানে জীবনের মতো জীবন পাবেন, শান্তির জীবন পাবে না। হাদিসে কি আছে যে আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামে যখন দিয়ে দিলেন আর জান্নাতে জান্নাতে চলে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মতকে মৃত্যুকে একটা রূপ দিবেন, একটা জীব, তারপরে জান্নাত জাহান্নামের মাঝখানে নিয়ে আসার পরে দাবি দিয়ে বলে আল আল জান্নাত আল আন্নার, এই জান্নাতে দেখো, এই জান্নাতে দেখো, দেখো এদিকে, আল্লাহ জবাই করে দিলেন মত, আর বলবে খুলুদুন ফালা মত, যে তাকে গত বছর আপনাদের দাস হয়েছে, খুলুদুন এখন চিরকাল তোমরা এখানে অবস্থান করবে, যে যেখানে আছো, ফালা মত, মত হবে না, খুলুদুন ফালা মত, জান্নাতিরা খুশিতে ফিরে পড়বে, খুশি শেষ না, আর মত হবে না, মতের ভয়। দেখেন আজ যত আপনি বাড়ি পাকা বাড়ি তৈরি করেন আর যত জমি জায়গা কেনেন আর যতই আপনি গাড়ি কেনেন একটা ভয় আছে, জানি না কখন যে মরে যায়, কে যে এতগুলি ভোগ করবে, যারা কোটি কোটি টাকার মালিক এত টাকা পয়সা কে ভোগ করবে, এত মেহনত করে এত পরিশ্রম করে এত টাকা পয়সা করলাম, জানি না কখন মরে যায়। যদি আল্লাহর প্রতি ইমান থাকে সবসময় ভয়, হয়তো নিজে ভোগ করতে পারবো না, এত কষ্ট করলাম কিন্তু নিজে ভোগ করতে পারবো না। জান্নাতি যে এই ভয় যাতে না থাকে যে কি জানি মরে যাবো, এই জান্নাতে এত আরামের জান্না চলে যাবে না, খুশি শেষ থাকবে না, আর মত নেই, মত শেষ আর মত নেই। চিরকাল এখানে সকালে দিন আছি হাবাদা, জাহান্নামীরা তাদের শোকের ছায়া নেমে আসবে, তাদের দুঃখে শেষ থাকবে না, তাদের উপরে মানসিক পীড়া মানসিক আজাব শুরু হবে। দৈহিক আজাব তো ছিল, আরো কত রকম মানসিক আজাব ছিল, আর এক মানসিক আজাব যে মরবো না কোনদিন মরলেও আরাম পেতাম। যারা খুব বেশি বিপদ আপদে থাকে তারা কি বলে, হাই রে যদি মরে যেতাম কতই না ভালো হইতো, বলে না পেটের ব্যথায় আগের মানুষ আগে দেখতাম থাকতে পারে না, আগের মানুষরা তার অপারেশন করতো না, যেটা আগের মানুষ পেটে কি হয়েছে পেটের ব্যথায় থাকতে পারে না, পেটের ব্যথা পেটের ব্যথা অপারেশন করে না, ভালো ডাক্তারকে দেখায়ও না, ওই ব্যথা চিল্লে চিল্লে হাই মরে যেতাম করতে করতে মরে যেত। তো যারা এরকম কষ্ট থাকে অথবা স্বামী স্ত্রীর জীবনে শান্তি নেই, স্বামী বলছে হাই রে স্ত্রী চাই তাই তোমার যায় ভালো ছিল মরতে চাই, মানে এই জীবন অশান্তি জীবন চায় না, এই স্ত্রী যদি অশান্তি থাকে স্বামীর পক্ষ থেকে হাই রে স্বামীর চাইতে মরে যায় ভালো ছিল। মরে মানুষ দুঃখ কষ্ট থেকে বিপদ আপদ থেকে কি চায়, রেহাই চাই, মুক্তি চায়, যে বাঁচব। তো জাহান্নামের আশা করে যে মরে গেলে হয়তো আরাম হবে, আল্লাহ বলছেন লাই আমি তো সিহে মত হবে না, মত হবে না, তার মানে এই নয় যে তাদের হায়াত থাকবে না, না জীবন আছে না মত আছে, তাহলে আর কি আছে, তিন নম্বর আর কোনো কিছু আছে কি, না নেই। তাহলে এই হায়াত মানে শান্তির কোন জীবন নেই, তাদের কোন শান্তির জীবন, হায়াত তো থাকবে প্রাণ থাকবে, নাহলে কি করে কষ্ট হবে, তাদের মরবে না মত হবে না, তার মানে হায়াত প্রাণ আছে কিন্তু কোন শান্তির জীবন নেই জাহান্নামে। তারপরে আল্লাহ পাক বলেন কাদ আফলাহ মান তাজাক্কা, জাহান্নামে তো যাবে যে বদমাশি চরম হতভাগা, আর জান্নাত কে পাবে, আল্লাহ বলেন কাদ আফলাহ সফল কাম হবে, ভাগ্যবান সেই ব্যক্তি হবে, আফলাহ সার্বিক কল্যাণ হাসিল করবে ওই ব্যক্তি যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধি করল, আত্মাকে শির্ক থেকে কুফরি থেকে হিংসা থেকে বিদ্বেষ থেকে কপটতা থেকে ইসলাম বিমুখতা থেকে পাপের কাজ থেকে পাপের কামনা বাসনা থেকে সব থেকে মুক্ত করলো, আত্মার পরিশুদ্ধি করা তাজাক্কা মানে রজা কারাস মারব্দি ফাফাল্লা, এবং তার রবের নাম স্মরণ করল ফাফাল্লা, সুতরাং নামাজ পড়ল। নামাজ কেন কায়েম করে, আল্লাহকে স্মরণ করে, সেই জন্য আল্লাহকে স্মরণ হয়েছে, আল্লাহর আদেশ হয়েছে, ভাই আল্লাহ ফলা হয়েছে, ভাই আল্লাহ ফলা হয়েছে, যেটা না আল্লাহর নাম স্মরণ করে এবং সালাত কায়েম করে নামাজ পড়ে সেই ব্যক্তি হচ্ছে সফল কাম। এই একটি তাফসীর। আর একটি তাফসীর ওমর ইবনে আব্দুল্লাহ আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যে উমাইয়া বংশের খলিফায়ে রাশিদ ছিলেন, তিনি বলছেন যে ঈদের দিনে বলছেন যে আমিরুল মুমিনীন ওমর ইবনে আব্দুল্লাহ আজিজ থেকে বর্ণিত হয়েছে, আন্নাহু কানা ইয়ামুরুন নাসা বিল-খিরাজি সাদাকাতুল ফিত্র, ফিত্রা দিতে বলতেন, সাদাকাতুল ফিত্র, যাকাতুল ফিত্র বা ফিত্রা যেটাকে বলি, ফিত্রা দিতে বলতেন মানুষকে, এবং এই আয়াতটি পাঠ করে শুনেছেন। অর্থাৎ তাহলে তিনি এই আয়াতের তাফসীর এই করতেন যে কাদ আফলাহ মান তাজাক্কা, সেই ব্যক্তি সফল কাম হবে, মুক্তি পাবে, জান্নাত পাবে, যেই ব্যক্তি যাকাতুল ফিত্র দিলে, তার যাক্কা মানে আত্মার পরিশুদ্ধি থাকলো না, তাহলে কি পাবো, তার মানে যেই ব্যক্তি তার যাক্কা মানে আদার যাকাতুল ফিত্রে, যে ব্যক্তি যাকাতুল ফিত্র ফিত্রা দিল, ওয়াজাকার স্মারাবে এবং রবের নাম স্মরণ করলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহি আলহামদু, এই জিকির করলো ঈদের দিনে, ঈদের চামড়ার পরে, হ্যাঁ তারপরে ফাসাল্লাহ, অতবার কি করলো ফাসাল্লাহ ঈদের নামাজ পড়ল, এই তাফসীর করেছেন উমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলে। এই তাফসীর যেহেতু আগের তাফসীরের বিপরীত নয়, তার মধ্যে সামিল সালাত আম ছিল, আর তার একটি নামাজ হচ্ছে ঈদের নামাজ, সুতরাং এই তাফসীরে নেওয়া যেতে পারে, কিন্তু এই তাফসীরের সাথে খাস না করে আমরা ব্যাপক তাফসীর করব, যাতে করে সমস্ত নামাজ এর অন্তর্ভুক্ত হতে পারে। আল্লাহ বলছেন বরং মানুষ তোমাদের স্বভাব হচ্ছে যে তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, তু ফিরু না মানে প্রাধান্য দেওয়া, অগ্রাধিকার দেওয়া, তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো, দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়ে রেখেছেন, এটা আমার নম্বর ওয়ান কাজ, এই কাজগুলি কাজকে কালকে করতে হবে, কিন্তু ফজরে উঠে যে ফজর নামাজ পড়া প্রথম কাজ না, ওটা আপনার লিস্টে নেই, জোহরে নামাজ পড়া আপনার গুরুত্বপূর্ণ কাজ, আসর নামাজ পড়া গুরুত্বপূর্ণ কাজ, এটা করতেই হবে। জামাত ধরা, জামাতে নামাজ পড়া গুরুত্বপূর্ণ কাজ, করতে হবে, এটা আবার লিখতে নেই। আননেসেসারি গ্যার জরুরি হয়ে আছে, আসলো আসলো হয়ে গেল না, হয়ে নাই বলতি ফেরুমাল হায়াত হবে, কিন্তু ডিউটি না, আমাকে একেবারে যথাসময়ে পৌঁছিতে হবে, আর শেষ সময় পর্যন্ত থাকতেই হবে। এই কাজগুলো আমাকে করে আসতে হবে, দায়িত্ব দিয়ে দেওয়ার ম্যানেজার মধ্যে দায়িত্ব দিয়েছে, কার মদিরের মদির মালিকের মালিক রব্বুল আলামিন, যে আল্লাহ পাক আপনাকে বলেছেন খামসু সালাওয়াত, আছেন পাঁচ অক্ত নামাজ তোমাকে আদায় করতে হবে প্রতিদিন, ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, তার আদেশ আপনার কাছে কোনো মূল্য রাখলো না। বলতি ফেরুমাল হায়াতের দুনিয়া, তোমরা পার্থিব জগৎকে অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ পরকাল হচ্ছে উৎকৃষ্ট খায়রুন, ও আবকা এবং চিরস্থায়ী চিরদিন বাকি থাকবে, চিরদিন সেখানে তুমি অবস্থান করবে। আবকা বাকি থেকে হচ্ছে আবকা ইসম তাজবীদের সেগা, চিরস্থায়ী। ইন্না হাযা লাফিস সুহফিল উলা, এর আগে আরেকটি কথা বলি, যে মানুষকে যদি দুটো জিনিসের মধ্যে অপশন দেওয়া, ইখতিয়ার, যে একটা জিনিস টেম্পোরারি আর একটা স্থায়ী, কোনটা নিতে চাইবে মানুষ? স্থায়ীটা নিতে চাইবে। আপনাকে যদি বলা হয় যে আপনি একটা ভিসা পাবেন, যে ভিসাটা আপনি কতদিন ইচ্ছা থাকতে পারেন, 10,000 টাকা দাম, আর যদি 8-5,000 দিয়ে দেন, 15,000 দিয়ে দেন, তাহলে আপনি হয় না আপনার দিতে যাবেন। যদি কোনো দেশে আপনাকে বলা হয় একটু পয়সা লাগলেও কোনটাকে প্রাধান্য দেবেন আপনি? ন্যাশনালিটি নাগরিক করতে প্রাধান্য দেবেন, কারণ আমি যদি নাগরিক করতে পেয়ে যাই তাহলে কেউ আমাকে ধমক দেবে করতে পারবে না। আর ঠিক আছে, আমাকে স্ত্রী আমাকে এখানে রেসিডেন্সিয়াল কার্ড দিয়ে দেওয়া হয়েছে, বাবা দিয়ে দেওয়া হয়েছে, তারপরে কেউ আমাকে ধাক্কা দিয়ে করতে পারে, কোনো আমার ম্যানেজারের সাথে কারোর সাথে মালিক সদস্যের সাথে একটু বোমার হলি বের করে দিতে পারে, কিন্তু নাগরিক তো পেয়ে গেলে কারো ক্ষমতা আছে? তাহলে যদি আপনি চালাক চোখের মানুষ হন তাহলে 10,000-20,000 বেশি লাগবে নারী, আমি একটা স্থায়ী কাজ করি, আমি নাগরিকতা দিই, তারপর আমার ছেলে তাদের সুযোগ সুবিধা আছে, আবার তাদের জন্য কি হয় না হয়তো আসতেই পারবে না, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে এখানে। তাহলে দুনিয়ার ক্ষেত্রে তো আমার খুব বুঝি পণ্ডিত ভালো, আল্লাহ পাকে দুনিয়া যে দিয়েছেন এই দুনিয়া 7-17 বছর টেম্পোরারি, আর আখেরাত জান্নাত চিরকাল, খালেদিনা ফিহা মা দামাত আস-সামাওয়াতু ওয়াল আরদ, চিরকাল সেখানে অবস্থান করবে। তা সত্ত্বেও মানুষের স্বভাব হচ্ছে বল তু ফেরুনাল হায়াতাত দুনিয়া, তাহলে মানুষ কত নির্বোধ, আখেরাতের ক্ষেত্রে কত অজ্ঞ মানুষ। এই জন্য আল্লাহ পাক এই মানুষকে বলেছে ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ হচ্ছে জালেম, নিজের উপর অত্যাচার করে, নিজের ক্ষতি করে, আখেরাত নষ্ট করে, চিরকালের ঘরকে নষ্ট করে দুনিয়ার ঘর তৈরি করে, দুনিয়ার ধন সম্পদ সঞ্চিত করে, আর আখেরাত নষ্ট করে, শুধু খেয়ে ঘুষ খেয়ে হারাম খেয়ে নামাজ ত্যাগ করে, জালেম নিজের উপর জুলুম করলো, আরো কত লোকের জুলুম করে, আর জাহুলা কত মূর্খ নির্বোধ, যে স্থায়ী জগৎকে, স্থায়ী স্থানকে, জান্নাতের এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরকে, ওই ঘরকে উপেক্ষা করে দুনিয়ার ঘর বানাতে ব্যস্ত আছে। নিশ্চয়ই এই কথাগুলি, কোন কথাগুলি, হাজার ইশারা ইঙ্গিত কোন দিয়ে, এই ক্ষেত্রে দুটি মত রয়েছে, একটি হচ্ছে কাদ আফলা থেকে শুরু করে, কাদ আফলা মান তাজাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরুন ওয়া আবকা, এই বিষয়টি যে আত্মার পরিশুদ্ধি যদি কেউ করে আর যদি আল্লাহকে স্মরণ করে, নামাজ কায়েম করে, তাহলে সে কামিয়াব। এই কথা আগে কি কাজ আছে, কোরআন কারিমে যেমন আছে তেমনি তাওরাতে আছে, ইনজিলে আছে, ইসলামের শরীফে আছে, কিন্তু মানুষের স্বভাব হচ্ছে দুনিয়াকে প্রাধান্য দেওয়া, এই কথা বলি আছে। আর একটি তফসির হচ্ছে যে না, এই সুরার গোটা বিষয়বস্তু সদ্যেই পরবর্তীকাল আলা থেকে শুরু করে সুরার পুরো বিষয়বস্তু, পুরো যা কিছু বয়ন করা হচ্ছে তা, যেমন কোরআন কারিমে এই সুরা আছে বা এই সুরার বিষয়বস্তু রয়েছে, তেমনি এই সুরার বিষয়বস্তু তাওরাতেও আছে, হ্যাঁ ইনজিলেও আছে, আর ইব্রাহিম আলী সালামের সহিফা গ্রন্থগুলিতেও আছে। তাই আল্লাহ বলছেন ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, নিশ্চয়ই এই বিষয়টি অথবা এই সূরার বিষয়টি লাফিস সুহুফিল উলা, প্রাচীন গ্রন্থগুলিতে রয়েছে, গ্রন্থ সমূহে রয়েছে, আগের উলা মানে আগের, আগের গ্রন্থ সমূহে রয়েছে, আর তা হচ্ছে বিশেষ করে সুহুফুল ইব্রাহিম ওয়া মুসা, ইব্রাহিম আলী সালামের সহিফা সমূহ গ্রন্থ সমূহ, আর মুসা আলী সালামের শরীফা গ্রন্থ সমূহ। শরীফা হচ্ছে ছোট ছোট পুস্তিকাকে শরীফা বলে, বা এক একটি পাঠ অংশ, আর কয়েকটা পাঠ একটা অংশ নিয়ে একটি গ্রন্থ হয়, এই জন্য বহু বচন বলা হয়েছে যে তাওরাতে বেশ কিছু অংশ রয়েছিল, সবগুলি অংশের সমাপ্তি হচ্ছে তাওরাত। এইরকমই ইব্রাহিম আলী সালামের যে কিতাব আল্লাহ পাক তাকে দান করলেন, সেই কিতাবের বেশ কিছু অংশ ছিল, যেগুলি এক একটি শরীফা, আর কয়েকটি শরীফা নিয়ে হচ্ছে সোহর, এই জন্য সহুদ বলা হয়েছে। আজকাল আরবি ভাষা নতুন আরবি ভাষায় সহিফা বলছে দৈনিক পত্রিকাগুলিকে, দৈনিক পত্রিকাকে জরিদা বা সহিফা এসব বলা হচ্ছে। তো সহুফে ইব্রাহিম ও মুসা, বিশেষ করে ইব্রাহিম আলী ইসলাম এবং মুসা আলী ইসলামের গ্রন্থ সমূহে এই বিষয়গুলি উল্লেখিত হয়েছে। এরকম সুরা নাজিমে একটি বিষয় রয়েছে যে বিষয়টি সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে এগুলি আগের সহিফায় রয়েছে। সুরা নাজিম আল্লাহ বলছে আমলা মেন আব্বা বে মাফি সৌফে মুসা, তাদেরকে কি জানানো হয়নি যে মুসা আলী ইসলামের গ্রন্থে রয়েছে, ইব্রাহিম আলী ইসলামের গ্রন্থে রয়েছে। আল্লাহ তাদের ওয়াদা তুমি করা কেউ কারো বোঝা উঠাবে না, ভুল করবেন আপনি আপনি বুঝবেন, অন্যায় করলে গোনা করবেন আপনি আপনি বুঝবেন, এর বোঝা উঠাবেন আপনার বুঝে আপনার বাবা উঠাবে না, মা উঠাবে না, আপনার ভাই উঠাবে না, আপনার স্ত্রী উঠাবে না। ওয়ানলাই তাহলে ইনসান ইল্লা মাসা, মানুষ যে পরিশ্রম করবে তারই ফল পাবে, যেমন পরিশ্রম তেমন তার ফল পাবে। ওয়ান না তাহু সাউরা, এবং তার মেহনত অবশ্যই সে দেখতে পাবে মেহনতের ফল কেমতে। সোম্মা ইজাউল জাজাল আউফা, এবং তাকে পূর্ণ মাত্রায় তার প্রতিদান দেওয়া হবে। এই কথাগুলি তাহা, এবং আল্লাহর কাছে প্রত্যাবর্তন হবে, সেখানে ফিরে আসতে হবে। এই বিষয়গুলিও সৌফে ইব্রাহিম এবং মুসা রয়েছে, যেহেতু সেগুলি আল্লাহ পাকের কিতাব, সুতরাং ওই কিতাবে ওই কথাগুলি থাকা, যে কথাগুলি মৌলিক কথাগুলি কোরআন কারিমে আছে বেশ কিছু কথা থাকা স্বাভাবিক কথা, যেহেতু একই উৎস থেকে কথাগুলি হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, সেগুলি আল্লাহর কালাম। যদি সে আসল অবস্থায় থাকে, যদিও তাওরাত ইনজিল বা আগের যে কিতাব, যদি সেগুলি আসল অবস্থায় নেই, আমাদের খ্রিস্টানে সেগুলিকে বিকৃত করে দিয়েছে, যার ফলে তাকে হয়তো আর সেই কথাগুলি নেই, অথবা সামান্য কিছু থাকতেও পারে, অধিকাংশ বিকৃত হলেও সামান্য কিছু থাকতেও পারে, তার সম্ভাবনা রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে কোরআন করিম বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীত গুনাহ মাফ করেন, জান্নাতের ফিরদাউস দান করেন, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করেন। আমিন সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ মানে মহান, জি। তাদের ওই আমাদের যখন বেরেলি যে আছে, আমাদের যখন ওদের ওকে আলা হাজরত বলে, ভারত বাংলার পাকিস্তানের বেরেলি জায়গা যে আপনাদের ওইদিকে রেজি খুব বেশি আছে, আছে না? হ্যাঁ, ওরা ওরা আলা হাজরত বলে। ওদের কাছে তো এইসব কোনো ব্যাপারই না, ওরা তো নবী গিয়ে ওলি গিয়ে আল্লাহর কাছে বেশি বাড়িয়ে দিয়ে গেছে, আল্লাহ অসহায় হয়ে যাচ্ছেন যখন ওলি আত্মাগুলিকে ছিনিয়ে নিয়ে আসছে। আব্দুল কাদের জিলানি ছিনিয়ে নিয়েছিল আসছে, মালাকুল মত মালাকুল মত কান্না শুরু করে দিয়েছে, আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করেছে, আল্লাহ বলছে যে একটা চেয়েছিল একটাই দিতে, গোটা ব্যাগ গেল তারা দিনে মেহনত গেল। হ্যাঁ, এসব কিসটা কাহিনী তো তাদের ধর্ম, সুতরাং তাদের কাছে আলাদা।